ভরা ঝড় উঠু কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না। এখন এমন মেঘ করু যেন মেঘ ছেড়ে কোনো দিনও চাঁদ উঠতে পারে না। এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক। সাই সাই এই হাওয়াগুলো যেন শ্বাসরোধ করে রাখে, কোনোদিন যেন সুখ স্বপ্নের ছবি কেউ না আঁকে। সাই সাই এই হাওয়াগুলো যেন শ্বাসরোধ করে রাখে, কোনোদিন যেন সুখ স্বপ্নের ছবি কেউ না আঁকে। হৃদয়ের রাঙা সূর্য যেন চিরদিন ডুবে থাকে, সুখ সারি যেন একসাথে আর জুটতে পারে না। এমন একটা ঝড় উঠু কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না। এখন এমন মেঘ করু যেন মেঘ ছিঁড়ে কোনো দিনও চাঁদ উঠতে পারে না। এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক। তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে হয়তো বা কিছু হয়, ভালোবাসা মনে নাও হতে পারে দেহিসে বিপরিচয়। তবু দুনিয়াটা কিছু পাল্টানো গেলে পরে হয়তো বা কিছু হয়, ভালোবাসা মনে নাও হতে পারে দেহিসে বিপরিচয়। নিয়মের নিক্রিয়জনের হৃদয়ের দাম কত, পথে ফেলে দেওয়া খড়কুট গুলো মূল্য পেয়েছি যত। নিয়মের নিক্রিয়জনের হৃদয়ের দাম কত, পথে ফেলে দেওয়া খড়কুট গুলো মূল্য পেয়েছি যত। তাই হিসেবের মতো ভালোবাসা আজ হয়ে থাক সংযত, কিছুতেই যেন কারো খুশি কেউ লুটতে পারে না। এমন একটা ঝড় উঠু কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না। এখন এমন মেঘ করু যেন মেঘ ছিঁড়ে কোনো দিনও চাঁদ উঠতে পারে না। এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক ঝড়।